أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي ويل لكل همزة لمزة دربوك پرتكير جي پشچاتي و شموك لوكير نندا كوري الذي جمع ماله وعدله جي ارتو جماعي اوها بار بار گننا كوري يحسب أن ماله أخلده شي دھارنا كوري جي তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? ইয়া আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যাহা হৃদয়কে গ্রাস করিবে। নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে।